الله أكبر الله أكبر والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الترغيب والترهيب كتاب العلم تيجي عم بعالجنا كل شيء. تو এখানে কয়েকটি হাদিস বলছেন আত-তারগীব ফি রিহলা ফি তালাবিল ইলম, ইলম অন্বেষণের জন্য সফর করা। কিন্তু এখানে যেসব হাদিস উল্লেখ করেছেন কয়েকটা দাঈফ, আর যেগুলো একটা এখানে দেখছি শেখ নাসিরুদ্দিন বাণী বলছেন মওদু জাল বলেছেন, আমরা ওই জাল মৌদুগুলো বলি না, যেগুলো শেখ নাসিরুদ্দিন বাণী রহমাতুল্লাহ সহি বলেছেন ওগুলি উল্লেখ করি। প্রথম যে হাদিস এটা প্রসিদ্ধ সহি মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যদি কেউ কোনো পথ অতিক্রম করে, কোনো পথে চলে ইলম অন্বেষণের জন্য, আল্লাহ এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। একটা নিয়ামত আমাদের, আপনারা সবাই বড় হয়ে গেছে ঠিক না, এমন তো আলাদা কোনো মাদ্রাসা নেই। এখানে আমরা এসেছি আমাদের সুযোগ আমাদের মাদ্রাসা, এইটা আল্লাহুম্মা লাকাল হামদ বড়দের মাদ্রাসা, সাপ্তাহিক দর্শ, তরজমা কোরআনের দর্শ, হাদিসের দর্শ আছে, সব মৌজুদ। কোরআনের দর্শ হালাকাত, আপনারা যে আসেন যদি আপনাদের নিয়ত খালিস হয় অবশ্যই লা আজরা লিমান লা হিসাব লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াবের আশা না রাখলে সওয়াব নেই। আপনি ইবাদত করেন, এলিম অন্বেষণ করা, এলিম অর্জন করা, এইটা ইবাদত। ইবাদত কি না, কারণ এলিম যদি অর্জন না করো তুমি তো নামাজই করতে পারবে, তুমি আল্লাহর কতোদি মানবে না। এলিম হলো আসল, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এ কথার জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কত সুন্দর সুযোগ দেখেন, আপনি মাদ্রাসায় যাচ্ছেন কেউ যদি বড় আলিম হয়ে যায় তবু তার মধ্যে ত্রুটি আছে না, কোন আলিমকে বর্তমানে বলতে পারে যে আমি সব জানি না, কি জানে সব কিছুই জানে। যতই বড় আলিম হন, যত বড় আলিম তত দেখবেন আপনি কিছুই জানেন না। মুশকিল হচ্ছে ওইসব লোক যারা কিছুই জানে না কিন্তু বোধ মনে করেন, এখানে মুশকিল ওরাই এসে লড়াই করে। যত এলিম অর্জন করবেন তত লড়াই থেকে দূরে থাকবেন, মন ফ্রেশ হবে, মন প্রশস্ত হবে, জ্ঞান কম তাই দুই একটা হাদিস না এখন এর বিরুদ্ধে যে ওকে তুমি হয়তো ফাঁসি বলবে আর নিলে কাফির বলবে, এরকম আছে কিন্তু মানুষ, আল্লাহ হেদায়েত দেন। তো এলিম অর্জনের জন্য যদি আমরা আসি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এক পথ অতিক্রম করে এই মনুষ্যের জন্য, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ তার জন্য সহজ, আল্লাহুম্মা লাকাল হামদ। এই হাদিসটি প্রসিদ্ধ সহিহ মুসলিমে। আরেকটি হাদিস জির বিন হুবাইশ বলেন, আতাইতু সুফফান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু আনহু ক্বাল মা জাআ বিক, আমি আসলাম সুফফান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সফওয়ান বিন আসসাল, তো তিনি আমাকে বললেন মা জা বিক, তুমি কেন এসছো। আমি বললাম আমবুতুল ইলম, মানে ইলম অন্বেষণের জন্য এসেছি, ইলম অর্জন করার জন্য এসেছি। তখন তিনি বললেন ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন খারিজিন খারাজা মিন বাইতিহি ফি তালাবিল ইলম ইল্লা ওয়াদাআত লাহু আল মালাঈকাতু আজনিহাতাহা রিদান বিমা ইয়াসমা। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি তার বাড়ি থেকে ঘর থেকে ইলম অন্বেষণের জন্য বের হয়, তাহলে ফেরেশতাগণ তাদের ডানা তার জন্য বিছিয়ে দেন, রিগম বিমা ইয়াসনা, তার উপর খুশি হয়ে যে সে যে ইলম অর্জনের জন্য বের হয়েছে। তো আপনারা বলেন আপনারা এখানে এসছেন ইলম অর্জনের জন্য, তাই তো? আলহামদুলিল্লাহ, নিয়ত খারিজ করে আসবেন। নবীর ফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হক, আমরা বিশ্বাস করি আমাদের নবী সত্য নবী, ঠিক না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলবেন সত্য বলবেন, বিশ্বাস করতে হবে, হুবহু এর মধ্যে ব্যতিক্রম নেই। আমি যদি কথা বলি সত্য, এর মধ্যে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছাড়া মিথ্যা কখনো বলেন না, বলেন সুবহানাল্লাহ, সব সময় সত্য বলে। তার জিহ্বা থেকে, জিহ্বা মুবারক থেকে কখনো মিথ্যা বের হয় না, সুবহানাল্লাহ। এমনকি ঢং তামাশা করলেও মিথ্যা বলেন না, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। নবীর গুণ, রেগে গিয়ে কথা বললেও মিথ্যা বলেন না, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেও মিথ্যা বলেন না, আব্দুল্লাহ বিন আমর বিন আস, তো সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস লিখতেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাগান্বিত অবস্থায় কথা বলছেন, কুরাইশের কিছু লোক তাকে বললেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সব কথা আমি লিখো না, কারণ কোনো কোনো সময় আল্লাহ রাসূল রেগে গিয়ে রাগান্বিত অবস্থায় কথা বলেন, তো তিনি বন্ধ করলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো রাগান্বিত অবস্থায় কথা বলেন, আমি কি তাও লিখবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, আমি চাই রাগের অবস্থায়, চাই স্বাভাবিক অবস্থায়, যে কোনো অবস্থায় থাকি, আমার কথা তুমি লিখবে, কারণ এই জিহ্বা থেকে কখনো মিথ্যা বের হয় না। এটা হলো নবীর গুণ সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন খারিজিন খরাজ মিন বাইতি ফি তলাবিল ইলম, যে কোনো ব্যক্তি গমন করে, এখানে বলো নেই যদি আলিম হয়, হাফিজ হয়, মাদ্রাসায় যদি পড়ুয়া হয়, এরকম বলা হয়, যদি কেউ ইলিম অর্জনের জন্য বের হয়, যে কোনো ব্যক্তি, অবশ্য অবশ্যই মুসলমান তো হবে, এটা তো আমরা বুঝি, ঘর থেকে বের হলো, আপনি এখানে আসছেন, আপনার উদ্দেশ্য যদি এলিম অর্জন হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আপনার জন্য আজকে ফেরেশতাগণ আপনার তাদের ডানা বিছিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো যে আমল আপনি ফেরেশতাদের, হ্যাঁ, আপনাকে দেখে ফেরেশতাগণ খুশি আনন্দিত হয়, ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন, তো এই আমল অর্জনের জন্য আমরা আসবো এখানে, অলসতা কেন থাকে? অলসতা দূর করা উচিত কিনা? দুনিয়ার কামাই করার জন্য যদি অলস হয় হয়তো কবির রাখবে না, ঠিক না? যদি আপনি চাকরি করেন, চাকরি থাকবে না, আনা দিয়ে দিও কেউ নিসবা, ওইটা আরেক কথা স্যার, না হ্যাঁ, সাধারণ আপনি কর্মট, উৎসাহী, উদ্যমী, আপনাকে খুব আনন্দ করবে, যে কোনো লোক মানে খুব গুরুত্ব দিয়ে আপনাকে রাখার চেষ্টা করবে, চলে যাবে আপনি ইন্ডিয়া বাংলাদেশ, মনে করেন আপনি ভালো দেখতে তার কাছে বিশ্বস্ত, দরকার হয় তুমি যাও না, যাই প্রয়োজন আগে দুই বছরে টিকিট, এখন এক বছরে দেবো, মহিন মুশকিল সা, বেতন আরো বাড়াও, দরকার হয় তোমার ফ্যামিলি নিয়ে আসো, আছে কিনা এরকম দুনিয়া? দুনিয়া যদি আমি অলস কিছু থেকে লাভ, কোনো ইজ্জত নেই, আপনি কর্মট, আপনি মজবুত, চলে যাবেন বাংলাদেশ, সব মানুষ সমান হয় না, কিন্তু কিছু লোক এখানেও ভালো আছে, আলহামদুলিল্লাহ আছে কিনা, অবশ্যই ভালো আছে। তো ইলম অর্জনের জন্য আপনি ওই দুনিয়া কামাইয়ের জন্য কফিলকে খুশি করবেন, চেষ্টা করবেন, আপনি র্যাঙ্ক যেন বাড়ে, সবাই চেষ্টা করি না, র্যাঙ্ক যেন বাড়ে, কিন্তু ইলিম অর্জনের জন্য আসবেন, কেন অলস? অলসতা দূর করতে হবে, ইলিম অর্জনের জন্য আসবেন, আরো বেশি উৎসাহ উৎসাহিত হয়ে আসতে হবে। যদি এরকম হয় তাহলে বুঝা গেল আপনার ইমানটা মজবুত আছে। আর সাথে সাথে দোয়া করতে থাকবেন ওদের কাছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। এইসব কিন্তু ফজিলত। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহুম কাআজরি হাজ্জিন তামমান হাজ্জাতুহু। সুবহানাল্লাহ, সাহেব উত্তরহিম বলছেন, রওয়াহু আত-তাবরানি ফিল কাবীর বি ইসনাদিন লা বাস বিহি, হাদিসটা কি, যদি কোনো ব্যক্তি মসজিদ যায় কোনো ভালো কিছু শেখার জন্য, আমি কিংবা শেখাবার জন্য, দুইটা জিনিস, যদি আপনি মসজিদে যান ইলম অর্জনের জন্য অথবা ইলিম শিখাবার জন্য, তাহলে আল্লাহু আকবার, মান গাদা ইলাল মসজিদ, সকালে গেলেন, আমাদের সকালে সুযোগ নেই বিকালে, ঠিক না, যখনই হোক, অথবা গাদা মানে যে কেউ গেল, আম হতে পারে, আল্লাহর রহমত আম, তো মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, যদি কেউ মসজিদে যায় এই উদ্দেশ্যে যে সে ইলিম অর্জন করবে কিংবা আরেকজনকে ইলিম শিখাবে, তাহলে কানা লাহু কাআজরি হাজ্জিন তামমান হাজ্জাতুহু, তাহলে সে ওই হজ আদায়কারীর মতো, ওই ওই ব্যক্তির মতো সে সওয়াব পাবে যে হজ করেছে আর তার হজটা পরিপূর্ণরূপে সে হজ আদায় করেছে, ওই ব্যক্তির মতো সে সওয়াব পাবে। আশা করি বুঝতে পেরেছি। আপনি আসলেন মসজিদে, আলহামদুলিল্লাহ, এটা মনোহর দরজা হলে একটা মসজিদ তো, আর আমাদের এখানে আসো তুমি এই মসজিদের জন্য আসলেন, আল্লাহ রসুল সরাই মানে তোমার জন্য পরিপূর্ণ হজের সব, আল্লাহ এ তো ফজিলত। আর ইলম অর্জনের গুরুত্ব বেশি, নফল ইবাদত থেকে ইলম অর্জনের গুরুত্ব বেশি, ভাবে আপনার তো দর্শে হাদিস শুনেছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। অন্য পরবর্তী রওয়ায়াত, ওয়া রুইয়া আন আবি হুরায়রা ক্বাল, কিন্তু শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে এটিকেও সহিহ বলেছেন, বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من جاء مسجدي هذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه فهو كما فهو بمنزلة المجاهدين في سبيل الله ومن جاء لغير ذلك فهو بمنزلة الرجل ينظر إلى متاع غيره. جبت يا مار اي مسجد ياسبي এর উদ্দেশ্যে যে কিছু শিখবে কিংবা শিখাবে, তাহলে সে আল্লাহ পথের মুজাহিদিনদের মতো, তার মর্যাদা এটা, যে মসজিদই বলেছেন তো এটা হবে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সওয়াব হচ্ছে আল্লাহর ফজল আর কারাম, আল্লাহ শুধু ওখানকার লোকদেরকে দিবে না, যারা ইলম অর্জন করে বাংলাদেশের বাংলাদেশে অথবা বিশ্বের আনাচ এখানে যে কোনো জায়গায় উদ্দেশ্য যদি সহি হয় আল্লাহ তাকে ওই সব দিবেন ইনশাআল্লাহ, যেহেতু পরবর্তীতে এরকম হাদিস হবে। আচ্ছা, ওয়ামান জা আলি গাইরি দালিক ফাহুয়া বিমানজিলাতি আর-রাজুল ইয়ানজুরু ইলা মাতাঈ গাইরি, আর যে কেউ ইলম অর্জন ছাড়া এমনি আসলো মসজিদে, সে যেমন সে হলো ওই ব্যক্তির মতো যে আরেকজনের সামানের দিকে তাকায়, কথা বুঝতে পারছেন, আরেকজনের সামগ্রী ব্যবসাপত্র টাকা পয়সা সম দেখে, হ্যাঁ খুব কয়েস, আচ্ছা কি উপকৃত হলো সে, কথা বুঝতে পারছেন, যদি কেউ ইলিম অর্জনের জন্য যায় মসজিদে তাহলে সে মুজাহিদিনের পদমর্যাদা তাকে আল্লাহ পাক দান করবেন। আর যদি এমনি যায় অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে, কোনো অন্য উদ্দেশ্যে, তাহলে সে যেমন আরেকজনের সম্পদ দেখল। যেমন আপনি একটা স্বর্ণের হার কিনে নিয়ে আসেন, তো সবাই মিলে দেখে না, এরকম হয় কিনা? যেমন বিয়ে করবো বাংলাদেশ যাবে এরকম, অথবা বিয়ে ছাড়াই তার গুণের জন্য নিয়ে যাচ্ছে, অথবা মায়ের জন্য দেখেন একটা জিনিস নিয়ে আসছে ভাই, দেখেন তো হ্যাঁ ঠিক আছে কিনা, করি না আমরা এরকম জিনিসটা কার, যে কিনলো তার সাম, যে কিনে তুমি এমনি দেখবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এমনি যায় অন্য কিছুর জন্য, সে যেমন আরেকজনের সম্পদের দিকে তাকাল। কি ফায়দা? আপনার নিয়ত খারিজ করে যাবেন, যে কোনো জীবন মসজিদে যান, যদি সুযোগ হয় আলহামদুলিল্লাহ এখন দর্শক প্রণাম বসার চেষ্টা, ওই দুই মিনিট, দশ মিনিট, পাঁচ মিনিট, মানুষ বুঝেন এটা কোনো জরুরি নাকি যে এক ঘন্টাই বসতে হবে। আমাদের যেসব হালকা রয়েছে এটা কোনো নির্দিষ্ট নয়, হয়তো কোনো কোনো জাহিল আছে এরকম করতে পারে, আপনি দশ মিনিট পড়তে পারেন, সুযোগ নাই দশ মিনিট, আলহামদুলিল্লাহ বারাকাত। কিন্তু শুনেন, যে আমল নিয়মিত করা হবে ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহ, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামা ওয়া ইন ক্বাল্লা, যে আমল আল্লাহর নিয়মিত করা হয় ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, চাই ওই আমল কমই হোক। আপনি যেমন আপনি দর্শে আসেন, আধা ঘন্টা চল্লিশ মিনিট বসেন, এক ঘন্টা বসেন, মাঝে মধ্যে বেশ কম, কোনো অসুবিধা নেই, দশ মিনিট পর তবু চেষ্টা করে আসতে, নিতান্ত প্রয়োজনে আসতে পারছো না, অসুবিধা নেই। তাই সোনাইয়ার আশপাশে যারা আছেন আলহামদুলিল্লাহ দর্শ কোরআন মজুদ মসজিদ একটু, হ্যাঁ পা নাড়িয়ে অথবা সাইকেল অথবা হাঁটে হেঁটে একটু আসতে কি হবে, তোমার দেখছো না কি শুনলেন, শুনলেন তো সুবহানাল্লাহ, ফেরেশতাগণ কোরআন শিকার জন্য করতে বের হন, ফেরেশতাগণ আপনার পায়ের নিচে তাদের নিজেদের জানা বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ, লাল গালিচা সম্বর্ধনা জানা। বাইরে থেকে যদি কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান যায় বাংলাদেশ সরকার, ঠিক না, আর আমাদের জন্য লাল গালিচা কেন আরো উত্তম সম্বর্ধনা জানাচ্ছেন, কারা বলেন ফেরেশতাগণ আলাইহিস সালাম, তাহলে আমাদের ইজ্জত বেশি না আমাদের ইজ্জত বেশি? আল্লাহ ওদের ডানা বিছিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন। এখানকার আশপাশে যারা আছেন একটু সময় বের করেন, কোরআন শিখেন, তর্জমা শিখে পরের কথা, যদি কেউ ভালো হয় তর্জমা শিখে, এই দুই তর্জমা দুই চারজন বস, নাই এখন লোকজন পাওয়াই যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, তবু কমপক্ষে কোরআনটা ঠিক করো, অনেকে আছে কোরআন পড়তে যান কিন্তু শুদ্ধ না, ঠিক কিনা, শুদ্ধ করো, আল্লাহ আপনাদের তৌফিক দান করো। আচ্ছা এরপরে এরপরে হাদিস, وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع, যদি কেউ ইলম অর্জনের জন্য বের হয় তাহলে সে আল্লাহর পথে থাকে, অর্থাৎ আল্লাহর পথে জিহাদের অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, মানে এরকম ফজিলত আমাদের। তো আগের যে হাদিস বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কথা, এই হাদিস মিলে কি হলো, যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাক অথবা বাংলাদেশে যে কোনো মসজিদে যাক, উনায়দার যে কোনো মসজিদে যাক, ইন্ডিয়ার যে কোনো মসজিদ, সব ইলিম অর্জনের জন্য অথবা পৃথিবীর যে কোনো জায়গায় ইলিম অর্জনের জন্য যায়, অথবা সাধারণ অর্থ ইলিম অর্জন মসজিদে যাক অথবা যে কোনো জায়গায় যাক ইলিম অর্জনের জন্য, সে জিহাদের সব পাবে। ফি সাবিলিল্লাহ বলতে আলাল ইতলাক জিহাদের কথাই উল্লেখ হয়। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান, আমিন, বুঝার তৌফিক দান, আমিন, অন্যদিকে আমরা যা শিখব তা প্রচার করব ইনশাআল্লাহ, মানুষকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। বলাবলি করলে অনেক সময় দেখা যায় অলস হয়ে বসে আছে, বলাবলি করলে একদিন দুই দিন তিন দিন চার দিন যখন বলবেন একটু টনক নড়তে পারে ইনশাআল্লাহ, বারবার বলাবলি করবেন আপনারা, বুঝলেন, একজন আরেকজনকে বুঝাবেন, আপনি আরেকজনকে উৎসাহ দিলে আপনার স্পিরিট, আপনার স্পৃহা, আপনার গতি আরও বাড়বে, বুঝতে, আরেকজনকে যদি আপনি বলেন, আপনি নিজে আপনি বসুন, আমাকে যেন আরেকজন বলে, এরকম হলো নাকি? আপনারা এখন আসছেন আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত, আপনারা এরকম যেন না হন, আরেকজন আমাকে বলবে, বরং আপনি আরেকজনকে বলবেন, অন্যজনকে আপনি নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর পরস্পরই বলতে হবে বলাবলি করতে হবে হ্যাঁ তো সহ কিন্তু আপনার টার্গেট থাকবে আমাকে যেন অন্য না করে আমি তাকে বলবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই ব্যক্তির চেয়ে কোথায় কার কথা উত্তম এই ব্যক্তির চেয়ে কোথায় কে ভালো যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সে নেক আমল করে আর বলে আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ যা অর্জন করি আর একজনকে বলবো ইনশাআল্লাহ প্রচার করবো সর্বত্র সর্বত্র বসে থাকলে হবে না আর যা জানেন এখন তো আপনি হোয়াটসঅ্যাপ ইমো আর ইনেট বেট বাংলাদেশ কথা বলে শুধু মা স্ত্রী ভাই বোনের সাথে কথা বললে শুধু হ্যাঁ হ্যাঁ এত টাকা পাঠালাম কি করলে এটা জিজ্ঞেস করবেন ওইটা তো করবেনই এটা স্বাভাবিক এর সাথে সাথে দিনই কথাও বলবেন বুঝতে পারছেন বিশেষ করে আকীদার কথা খবরদার মিলাদ মাহফিল নাই এটা বিদাত খবরদার ক্রিসমাস ডে নাই আর বর্তমান এই সময় দেখছো তো ক্রিসমাস আর মিলাদ দুটো একসাথে হয়ে গেছে প্রায় তাই নাকি আল্লাহ হেফাজত করুন জন্মদিবস জন্মদিবস এইসব জন্মদিবস আর মৃত্যু দিবস আর কি দিবস কি দিবস ওইসব ওই বিতর্মীদের থেকে এসছে ইহুদিরা সাহাবীদের থেকে মুশরিকদের থেকে এসছে বুঝতে পারছেন আমাদের না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম দিবস পালন করেন এরকম যে তারপর আচ্ছা ওই বেদাতিরা কি করে হাদিস ওই যে ইয়াউমুল ইসনাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু রোজা রাখেন না সোমবার বলে হ্যাঁ মজুদ জন্মদিবস মজুদ কই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন দেখা ইয়াউম উরিত ফিহি উবুইস্ত ফিহি ওয়া উনজিল আলাইয়া ফিহি এই দিন এমন দিন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সোমবারে কেন রোজা রাখেন জিজ্ঞেস করা হল কেন রোজা রাখেন তিনি বললেন এই দিনে আমি আমি জন্মলাভ করেছি আমার উপর কোরআন নাজিল হয়েছে আমি এই দিনে নবী হয়েছে কথা বুঝলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সোমবারে সিয়াম পালন করেছে তাই না তো তুমি সিয়াম পালন করো না তুমি মিষ্টি এটা নবী সুন্নাত হচ্ছে না বেদাত হচ্ছে আচ্ছা প্রতি সোমবার বার্ষিক অনুষ্ঠানের কথা কই আসবে বার্ষিক অনুষ্ঠানের কথা কোন জায়গায় আসবে আবার তারা বার্ষিক যে অনুষ্ঠান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কে উপলক্ষ করে আসলে কিন্তু বাস্তবে তার জন্মদিবস না এটা হচ্ছে মৃত্যু দিবস সবাই বলুন না উদ্দেশ্য খারাপ বাস্তব আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রবিউল আউয়াল বাস্তবে মৃত্যু দিবস বুঝছেন জন্মদিবস না জন্মদিবস 9 তারিখ অথবা 8 তারিখ ওই যে বেরলবি গ্রুপ সেদিন দেখলাম কোন কে জানি দিয়েছে আহমদ রেজা খান বেরলবি তিনি নাকি নিজে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল আহমদ রেজা বেরলবি যাচাই বাছাই করলে বুঝতে পারছেন আর ওরা জন্মদিবস নয় মৃত্যু দিবসে জন্মদিবস পালন করে আচ্ছা অন্যদিকে যদি মৃত্যু দিবস পালন করে তাহলে তো সুখ পালন হবে হাসি চেষ্টা তামাশা নং তামাশা এই জন্মদিবস বা মিলাদ অনুষ্ঠান বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে যেসব অনুষ্ঠান হয় সারা বিশ্বে বেশিরভাগ সরাসরি নগর মানে বেশিরভাগ আনা হয় তো বিদাত কোন কোন জায়গায় আমরা তো সব এখন নেটে পেটে দেখা যায় বুঝতে পারছি নারী পুরুষ একসাথে একত্রে মিলে হয় জন্মদিবস পালন ঠিক না এখন সব দেখা যায় নেটে বের করে দেখুন কি অবস্থা আর কিরকম যে জিকির মানে কোন কোন জিকির ড্যান্স সরাসরি ড্যান্স ওর আপনার আপনার অভিনেতার অভিনেত্রীর কাঁদতে হবে না ওর আমি যেই অভিনেত্রী আস্তাগফিরুল্লাহ কত কিছু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জন্মদিবস এরকম তারা যেরকম করে কখনো পালন করে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বেশি না অন্য কোন নবীর ইজ্জত বেশি অন্য কোন মানুষের ইজ্জত বেশি যদি এটা ভালো হতো তাহলে অবশ্যই নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস কে উপলক্ষ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু করতেন, ওইটা তিনি করলেন না, তিনি সিয়াম পালন করলেন। তাই আমরা সিয়াম পালন করি সোমবারে বলি ইনশাআল্লাহ, বিশেষ করে এই দিনগুলিতে ঠান্ডা দিন আপনি কাজ করছেন, যদি বাইরে খুব হার্ড হয় এটা আরেক কথা না, সাধারণত হালকা হালকা কাজ বেশিরভাগ তো হালকা হালকা কাজ, নতুন কিছু না আমি যা মনে করছি দেখতে পাচ্ছি। আর এই ঠান্ডাকালে যদি আপনি অসুস্থ না হন সুস্থ সিয়াম পালন করবেন, এটা হলো নবী সুন্নাহ সলাওয়াতু ওয়াসালাম আলাইহি। ডিং ডং বাজিয়ে আবার ওই আমাদের দেশে বা পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন জায়গায় পাকিস্তান থেকে ওইটা এসছে কোথেকে ওইটা ওই তারা জশ্নে জুলুস বের করে, জশ্নে জুলুস জানেন তো আপনারা, তারা কি না মনে করে নিজেদেরকে আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন। এই সব বিদআত থেকে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন নার, প্রত্যেক বিদআত গোমরাহি আর প্রতি গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়েত দিন। কতই তো জন্মদিবস বলতে কিছুই নেই, বাকি ক্রিসমাস ডে যেটা এটা তো এটা জন্মদিবস নাসরাদের এই ক্রিসমাস ডে কে উপলক্ষ করে নাসরাদেরকে শুভেচ্ছা জানানো জায়েজ না, এমনকি তারা যদি আপনাকে কিছু দেয় আর আপনি তার বিরুদ্ধে তার পরিবর্তে কিছু জানালেন তাও জায়েজ না। ইয়াদ রাখেন, যদি আপনি সে শুভেচ্ছা জানালো এই দিনকে উপলক্ষ করে আপনি তাকে শুভেচ্ছা জানালেন, তার মানে হলো তোমার দিনও ঠিক আছে আমার দিনও ঠিক আছে, বুঝলেন খবরদার। ওরা যদি এখনো গুপি গুপি গুপি গুপি এরকম হয় খ্রিস্টানরা দাওয়াত দিবে ওই দিন খাওয়ায় ঠিক না, খবরদার এইসব খাবার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের সাথে সম্পর্ক রাখে যাদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। ইহুদিরা সালাদের সাথে এমনিভাবে বেদাতিদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেন ইনশাআল্লাহ। উনি এক ভাই আমাকে কালকে বর্ষের মনে হয় দুবাই থেকে কল দিয়েছে, বলছে আমি তো মনে করি এটা ঠিক না, তবে এক ভাই গরু জবাই করেছে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে উপলক্ষ করে তারা গরু জবাই করতো, আমাকে দাওয়াত দিয়ে আমি তাও যাবো। আমি বলি তুমি নিজেই উত্তর দিয়েছ, তুমি বলেছো সাপোর্ট করো না তো যাবে কেন, যেহেতু তুমি জানো এটা বেদাত, বেদাতি কাজে অংশগ্রহণ করা যায় তো যাবে না খাবারের জন্য। আবার কেউ কেউ আছে হ্যাঁ অনুষ্ঠান উপলক্ষ করে জবাই করলো আপনাকে দিলাম বিরিয়ানি আপনি খুব খুশি আপনি নেবেন না এটা, কারণ এটা হচ্ছে আসল বেদাত, আপনি তাকে জানিয়ে দিবেন এটা নেব না বেদাত। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, যারা আল্লাহর নেক বান্দা তারা কুকাজে লিপ্ত হয় না ওখানে উপস্থিত হয় না, তো শিরিক আর বেদাতের চেয়ে বড় নাফরমানি আর কি হতে পারে, কথা বুঝতে পারছেন? যদি এক জায়গায় মদের আড্ডা হয় আপনি কি ওখানে যাবেন? হ্যাঁ গেলে ওদেরকে বন্ধ করে দেওয়ার জন্য যেতে পারে, মদ মদের আড্ডা খানা মদ ওখানে চলছে আপনি ওটা বন্ধ করে দেওয়ার জন্য যাবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য যাবেন। তো বেদাতি আড্ডাখানায় যদি আপনি যান যদি জানে এই নিয়তে আমি এটা বন্ধ করে দেবো হাদা সহ, আর না হয় আপনি যাবেন খাবারের অনুষ্ঠানের জন্য গরু জবাই হয়েছে যাবেন জায়েজ হবে, খবরদার আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। এই জন্যই ইলম অর্জনের মজলিসে আসতে বেশি বেশি করে মুসলিমকে সালাম দাদা বাবা বলে বলে নিয়ে আসার চেষ্টা করুন, বুঝলেন? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমাকে তৌফিক দান করুন, আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সহনশক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করুন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে নেক বানাও, সন্তানদেরকে নেক বানাও, মুসলমানদেরকে আল্লাহ আমাদের সকলকে শিরক এবং বিদআত থেকে সুম্মা তোমার যাবতীয় নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও, দুনিয়া মুসলমানদেরকে আল্লাহ হক পথে আসার তৌফিক দাও, ওদের মধ্যে যেসব বিভক্তি আর দলাদলি রয়েছে ওগুলো দূর করে দাও, সকলকে কোরআন এবং সুন্নাহর উপর চলার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.